وكذلك أنزلنا إليك الكتاب فالذين آتيناهم الكتاب يؤمنون به ومن هؤلاء من يؤمن به وما يجحد بآياتنا إلا الكافرون এভাবে আমি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছি অতঃপর যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা একে মেনে চলে এবং মক্কাবাসীদেরও কেউ কেউ এতে বিশ্বাস রাখে কেবল কাফিররাই আমার আয়াতসমূহ অস্বীকার করে وَمَا كُنْتَ تَتْلُو مِنْ قَبْلِهِ مِنْ كِتَابٍ وَلَا تَخُطُّهُ بِيَمِينِكَ إِذًا لَارْتَابَ الْمُبْطِلُونَ আপনি তো এর পূর্বে কোনো কিতাব পাঠ করেননি এবং স্বীয় দক্ষিণ হস্ত দ্বারা কোনো কিতাব লিখেননি এরূপ হলে মিথ্যাবাদীরা অবশ্যই সন্দেহ পোষণ করত بل هو آيات بينات في صدور الذين أوتوا العلم وما يجحد بآياتنا إلا الظالمون برون جادر کے گیان دوا ہوئے چھے تادر انتر ای قرآن تو سپشت آیات کیبل بے انصاف رائے آمار آیات سمہو اور شکار کاریں وقالوا لولا أنزل عليه آيات من ربه قل إنما الآيات عند الله وإنما أنا نذير مبين ترى بولي تار پالن کرتار پکھو تھے کہ تار پرتی کچھو نیدرشن ابتیرن ہولو نا کینو বলুন নিদর্শন তো আল্লাহর ইচ্ছাধীন আমি তো একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারহমাতান ওয়া যিকরা লিকওমিন ইউমিনুন এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি যা তাদের কাছে পাঠ করা হয় এতে অবশ্যই বিশ্বাসী লোকদের জন্য রহমত ও উপদেশ আছে والذين آمنوا بالباطل وكفروا بالله أولئك هم الخاسرون বলুন আমার মধ্যে ও তোমাদের মধ্যে আল্লাহই সাক্ষী রূপে যথেষ্ট তিনি জানেন যা কিছু নভোমণ্ডলে ও ভূমণ্ডলে আছে আর যারা মিথ্যায় বিশ্বাস করে ও আল্লাহকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত ويستعجلونك بالعذاب ولولا أجل مسمى لجاءهم العذاب وليأتينهم بغتة وهم لا يشعرون ترى আপনাকে আযাব ত্বরান্বিত করতে বলে যদি আযাবের সময় নির্ধারিত না থাকতো তবে আযাব তাদের উপর এসে যেত নিশ্চয়ই আকস্মিকভাবে তাদের কাছে আযাব এসে যাবে তাদের খবরও থাকবে না يَسْتَعْجِلُونَكَ بِالْعَذَابِ وَإِنَّ جَهَنَّمَ لَمُحِيطَةٌ بِالْكَافِرِينَ তারা আপনাকে আযাব ত্বরান্বিত করতে বলে অথচ জাহান্নাম কাফিরদেরকে ঘেরাও করছে يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون যেদিন আযাব তাদেরকে ঘেরাও করবে মাথার উপর থেকে এবং পায়ের নিচ থেকে আল্লাহ বলবেন তোমরা যা করতে তার স্বাদ গ্রহণ করবে يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون হে আমার ইমানদার বান্দাগণ, আমার পৃথিবী প্রশস্ত, অতএব তোমরা আমারই ইবাদত করো। কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন জীব মাত্রই মৃত্যু স্বাদ গ্রহণ করবে, অতঃপর তোমরা আমারই কাছে প্রত্যাবর্তিত হবে। والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين جارا بشاش استحبن کاري وشوات کارمو کاري امي ابو شويتا در کے زناتر شو اچو پراشا دستان دیبو যার তলদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। কত উত্তম পুরস্কার কর্মীদের। আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যারা সবর করে এবং তাদের পালনকর্তার উপর ভরসা করে। ওয়াকাইয়িন মিন لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم এমন অনেক জন্তু আছে যারা তাদের খাদ্য সঞ্চিত রাখে না, আল্লাহই রিজিক দেন তাদেরকে এবং তোমাদেরকেও, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। ولئن سألتهم من خلق السماوات والأرض وسخر الشمس والقمر ليقولن الله فأنى يؤفكون যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে নভোমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছে, চন্দ্র ও সূর্যকে কর্মে নিয়োজিত করেছে, তবে তারা অবশ্যই বলবে আল্লাহ। তাহলে তারা কোথায় ঘুরে বেড়াচ্ছে? আল্লাহু ইয়াবসুতুর রিযক লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহ ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করে দেন এবং যার জন্য ইচ্ছা হ্রাস করেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সম্যক পরিজ্ঞাত। ওয়ালাইন সাআলতাহুম মান নাযযালা মিনাস সামাঈ মাআন ফাআহইয়া বিহিল আরযা মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুন্না আল্লাহ قل الحمد لله بل أكثرهم لا يعقلون যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে আকাশ থেকে বারি বর্ষণ করে, অতঃপর তা দ্বারা মৃত্তিকাকে তার মৃত হওয়ার পর সঞ্জীবিত করে, তবে তারা অবশ্যই বলবে আল্লাহ। বলুন, সমস্ত প্রশংসা আল্লাহরই, কিন্তু তাদের অধিকাংশই তা বুঝে না। ওয়ামা হাযিহি আল হায়াতু দুনিয়া ইল্লা লাহু ওয়া লা'ব ওয়া ইন্নাদ দারাল আখিরাতু লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন এই পার্থিব জীবন ক্রীড়া কৌতুক বই তো কিছুই নয়, পরকালের গৃহই প্রকৃত জীবন যদি তারা জানতো। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون তারা যখন জলযানে আরোহণ করে তখন একনিষ্ঠ ভাবে আল্লাহকে ডাকে, অতঃপর তিনি যখন স্থলে এনে তাদেরকে উদ্ধার করেন তখনই তারা শরীক করতে থাকে। لِيَكْفُرُوا بِمَا آتَيْنَاهُمْ وَلِيَتَمَتَّعُوا فَسَوْفَ يَعْلَمُونَ যাতে তারা তাদের প্রতি আমার দান অস্বীকার করে এবং ভোগ বিলাসে ডুবে থাকে সত্তরই তারা জানতে পারবে أَوَلَمْ يَرَوْا أَنَّا جَعَلْنَا حَرَمًا آمِنًا وَيُتَخَطَّفُ النَّاسُ مِنْ حَوْلِهِمْ أَفَبِالْبَاطِلِ يُؤْمِنُونَ وَبِنِعْمَةِ اللَّهِ يَكْفُرُونَ তারা কি দেখে না যে আমি একটি নিরাপদ আশ্রয়স্থল করেছি অথচ এর চতুর্পাশে যারা আছে তাদের উপর আক্রমণ করা হয় তবে কি তারা মিথ্যাই বিশ্বাস করবে এবং আল্লাহর নিয়ামত অস্বীকার করবে ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআ আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন যে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা গড়ে অথবা তার কাছে সত্য আসার পর তাকে অস্বীকার করে তার চাইতে অধিক বেইনসাফ আর কে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনীন যারা আমার জন্য অধ্যবসায় করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মপরায়ণদের সাথে আছেন